السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, অথচ বিষয়টা খুবই গুরুতর। সেটা হচ্ছে কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ। কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ কি বাচানন্দা? কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশটা কি? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে সাক্ষী দিলাম যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর ব্যাপারটা আগে বুঝেছেন। আমাদের এক দ্বিতীয় অংশ বাকি ছিল যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানেটা কি? মানে যেটুকু আমরা স্বাভাবিকভাবে জানি যে আর সাক্ষী দিচ্ছি যে মুহাম্মাদ আল্লাহর রাসূল, খুব সহজ। কিন্তু এইটুকু বললে কি বলা হয়, কি বোঝা হয়, সেটা তো বিস্তারিত জানতে হবে। আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মাদ আল্লাহর রাসূল, এইটুকু বুঝলেই হবে না আরো কিছু ভিতরে বোঝার খবর আছে? সেইটুকু আমরা দেখব। প্রথমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, সেটা তো বলার অপেক্ষা রাখে না, দলিলের অপেক্ষা রাখে না। কোরআনে বিভিন্ন জায়গায় সে কথা বলা হয়েছে, যেমন সূরা তাওবার 128 নম্বরে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। অবশ্যই তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রাসূল। খেয়াল করুন, তোমাদেরই মধ্যকার এমন একজন রাসূল, তার মানে রাসূল কি? তাদের কাছ থেকে প্রত্যেক এসছে কিসের তৈরি? প্রত্যেক এসছেন মানুষের মধ্য থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? এমনি প্রত্যেক রাসূলই মানুষ ছিলেন। প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী মানুষ ছিলেন, অন্য কোন জাতি না বা অন্য কোন উপাদানের সৃষ্টি না। আজিজুন আলাইহি মা আনিতুম, যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়। আল্লাহর নবী কোনদিন উম্মতের ক্ষতি চান না, অসম্ভব। যাতে উম্মতের উপকার আছে সেটাই তিনি চান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে গেছেন, আর আমাদের জন্য যত উপকার ছিল সব বলে গেছেন। এ নয় যে অমক সাহেব এলেন আর তিনি একটা নতুন জিনিস আবিষ্কার করলেন, বলে এটা করা ভালো, এটা আল্লাহ রসুল বলে যাননি। এত বড় ক্ষমতা কারো আছে? এত বড় দুঃসাহস কারো নেই। কিন্তু অনেকে আছে যারা বিদাত করে, বিদাতি যারা, তারা মনে করে এটা ভালো, বিদাতে হাসানা। হাসানা মানে কি? ভালো, এটা ভালো বিদাত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না? আল্লাহর পক্ষ থেকে যিনি মুবাল্লিগ হয়ে এলেন তিনি জানলেন না এটা ভালো, আর তুমি জেনে ফেললে, এটা কি দুঃসাহসিকতা? হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার উম্মত কষ্ট পান বা তার উম্মত এটা না জেনে জান্নাত জাহান্নামের ব্যাপারে কোনো সমস্যা হোক এটাকে চেয়েছেন না? আল্লাহ তাআলা বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম, যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়। হারিসুন আলাইকুম, যে তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী, সবসময় তিনি চান যে উম্মতে যাতে কি হয়, লাভ হয়, কল্যাণ হয়, এমন কি কিয়ামতের মাঠেও। কিয়ামতের মাঠেও তিনি কি করবেন? আল্লাহ আকবার, উম্মতি উম্মতি, তাই না? উম্মতের জন্য সুপারিশ করবেন যাতে করে আমার উম্মত ক্ষতিগ্রস্ত না হয়। বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, করুণা পরায়ণ। এই জন্য আমরা কি বলি? দয়ার নবী, তাই না? দয়ার নবী। অনেকে বলে না দয়া, আল্লাহ তো একমাত্র দয়াবান আল্লাহ, কিন্তু নবী কি করে দয়া হয়, দয়ার সাগর? কিন্তু আল্লাহ নিজেই বলেছে আল্লাহ হচ্ছেন রাহিম, তাই না? আল্লাহ নবীকেও বলছেন রাহিম, আল্লাহ হচ্ছেন আর রাউফ, আল্লাহ নবীকেও বলছেন রাউফ, আল্লাহ হচ্ছেন আল আজিজ, আল্লাহ নবীকেও বলছেন আজিজুন আলাইহি। বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এই আজিজ আর সেই আজিজ এক না, এই রহিম আর সেই রহিম এক না, এটা বুঝতে হবে। সুতরাং নবীও দয়ার নবী, তিনিও করুণা স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ তাকে প্রেরণ করা হয়েছে। চলুন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আর আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তার রাসূল। কার রাসূল? আল্লাহ রাসূল। চলুন এবার আমরা দেখে নিই, এই যে সাক্ষ্য আপনি দিলেন, এই সাক্ষীটার মানে কি? এতে আপনি কি বলতে চাইলেন? মুখের অনুরূপ অন্তরের অন্তঃস্থল থেকে দৃঢ়তার সাথে এই সত্যায়ন করা যে মুখে যেমন বলছেন তেমনি আপনার অন্তরেও এই বিশ্বাস থাকতে হবে, এই সত্য, এই কথা সত্য বলে বিশ্বাস করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মানে আল্লাহর দাস, মানে তিনি মাবুদ না, তিনি আবেদ, আব্দ। মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর রাসূল হচ্ছেন আব্দ, আব্দুহু ওয়া রাসূল। এই জন্য আমরা আত্মায়াত ছাড়া অন্য জায়গাতে অসাধারণ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। আব্দুহু কেন বলি? যাতে লোকে মাবুদ মনে না করে, না মাবুদ বানিয়ে দেয়, এই জন্য আব্দ। মনে রেখো, যেমন ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীরা এবং পরবর্তীকালের ভ্রষ্টরা, খ্রিস্টানরা কি বানিয়ে দিয়েছে? মাবুদ বানিয়ে দিয়েছে। তাকে এই আল্লাহর পুত্র বলতে বলতে খোদ আল্লাহ বানিয়ে বসেছে। যে না এরকম করে না, জেনে রেখো, শুরুতেই জেনে রেখো যে মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, তিনি হচ্ছেন প্রথমে আব্দ, কার আব্দ? আল্লাহর আব্দ। তারপরে তার রাসূল, তিনি মাবুদ নন। এই কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আমরা সাক্ষী দিয়ে থাকি যে তিনি মাবুদ নন, তাকে পূজা করা যাবে না, তার ইবাদত করা যাবে না। আর মানুষ ও জিন উভয় সম্প্রদায়ের সকলের জন্য প্রেরিত রাসূল। এখানে একটা কথা বাড়তে এলো যে শুধু আমাদেরই রাসূল না, বরং জিন সম্প্রদায় সম্প্রদায়ের জন্যও তিনি হচ্ছেন রাসূল। তার মানে কোরআনে বহু জায়গাতে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে যে জিনদের আসল কোন মানে আলাদা কোন পৃথক কোন নবী নেই, মানুষের নবী হচ্ছেন জিনদের নবী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ওহিয়া ইলাইয়া সূরা জিন, সূরা জিন পড়লে বুঝতে পারবেন যে আমাদের রাসূলই হলেন জিনদের রাসূল ইত্যাদি। চলুন, কালেমায়ে শাহাদার দুটো রুকুন আছে। প্রথম রুকুন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করা। বুঝলেন বাসানন্দার? অন্য জায়গায় চলে যায় না, প্লিজ এখানে যখন আছেন তখন কিছু আমাদের সঙ্গে থাকেন। রিসালাত, রিসালাত মানে কি? তিনি যে রাসূল, রিসালাত মানে তিনি যে রাসূল, এই কথাটা স্বীকার করা। আর এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার এই কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোরআন আছে না? নেই। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা স্পষ্ট আকারে বুঝতে পারছি, স্বীকার করতে হবে যে মুহাম্মাদ আল্লাহর রাসূল। দুই, এই বিশ্বাস করা যে তিনি আল্লাহর বান্দা বা দাস, আবদুহু, তার মানে তিনি মাবুদ নন। এর দলিল কি? وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَادًا, আর এই যে যখন আল্লাহর দাস তাকে ডাকবার জন্য দণ্ডায়মান হলো, আল্লাহর দাস কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যিনি তার দাসকে, তিনি তার বান্দাকে এক রাতে ভ্রমণ করিয়েছেন, কোথা? মসজিদুল আকসা। বান্দা আল্লাহ তাআলার রাসূলের মেরাজ হয়েছিল সশরীরে, বলছে আব্দ। আব্দ মানে কি? আব্দ মানে কি তার আত্মা শুধু না, আব্দ মানে সশরীর এবং আত্মা। আল্লাহ রসুল যে মেরাজে গিয়েছিলেন সেটা কি স্বপ্নে ছিল না বাস্তবে? সশরীরে গিয়েছিলেন না শুধু আত্মা সহ গিয়েছিলেন? সশরীরে গিয়েছিলেন। এটা কি, এই তো আকাশে কিছু দূরে গিয়ে তো অক্সিজেন থাকে না, সূর্যের এত তাপ, তো কিভাবে একটা মানুষ সেখানে যেতে পারে, অক্সিজেন কোথায় পেলেন? আর এই সূর্যের তাপে জানেন যারা বিজ্ঞানীরা যায় আকাশে তারা কি জামা পরে যায়, তাতে সে কোটি কোটি ডলার ব্যয় করে তারা জামা বানায় আর কি অক্সিজেন নিয়ে তারা সেখানে যায়। আর উনি কিভাবে খালি অক্সিজেনে খালি জামাতে এমনি আরবের সে যুগে যে জামার কাপড় ছিল তাই পরেই তিনি চলে গেলেন, এটা কি করে সম্ভব? আল্লাহ চায় তো সবকিছু সম্ভব। বলছেন যে আল্লাহ যদি চান তো কিছুই অসম্ভব না, কারণ আল্লাহ তার নিজের বান্দাকে খাস ভাবে নিয়ে গেছেন, তাই না? তিনি ইচ্ছা করলে এসব অলৌকিক কাণ্ড ঘটা সম্ভব। ব্যাস, আপনি কি করে প্রমাণ করবেন যে তিনি সশরীরে গিয়েছিলেন? আপনার কাছে কোনো দলিল আছে, কোনো যুক্তি আছে যে সশরীরে গিয়েছিলেন? যদি স্বপ্নে হতো, যদি আত্মা সহ হতো, তাহলে কাফেররা হইচই করে অস্বীকার করতো না। কথা ঠিক, স্বপ্নে সবাই দেখে, তাই না? আত্মা হলে কোনো সমস্যা নেই, স্বপ্নে মা স্বপ্নের মাধ্যমে গিয়েছিল, কেউ অবিশ্বাস করতো না। কিন্তু অবিশ্বাস করাটাই হলো দলিল যে তাকে সশরীরে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়েছিল মেরাজে। বেশ, যাই হোক, তো বান্দা সহ, বান্দা মানে সশরীরে, শরীর এবং আত্মা সহ তাকে, তো যাই হোক, এখানে বোঝা গেল যে আল্লাহ প্রথম হলো তিনি রাসুল, দ্বিতীয় হলো তিনি বান্দা, তিনি মাবুদ নন, তিনি আব্দ, তিনি মাবুদ নন। সুতরাং তিনি একজন রাসুল, তাকে মিথ্যা জ্ঞান করা যাবে না, এবং তিনি একজন বান্দা আব্দ, মাবুদ বা উপাস্য নন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শেষকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল হল, তখন অনেকে তো অসুখ হয়ে গেছে, তার ইন্তিকাল কি করে হতে পারে? এখনো দেখবেন বহু জায়গাতে গুরুজন না, গুরু মরতেই পারেন না, গুরু মরতেই পারেন না, অপেক্ষা করে দিন, তিন চার দিন পাঁচ দিন, তারপর যখন গন্ধ বেরোতে শুরু হয় তখন মানুষ হাল ছেড়ে বসে। এমনি তো অনেকে অনেকে হযরত উমরও বলছেন যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তা কি করবো আমি, তার পা কেড়ে নেবো বা আল্লাহ উপদেশ পা কেড়ে নেবো, তার গর্দান উড়িয়ে দেবো, তাই না? অসম্ভব। কিন্তু আবু বকর সিদ্দিক কি বললেন যে আল্লাহ রাসূল মারা গেছেন, যে শোনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মাদের পূজা করতে সে জেনে নাও মুহাম্মাদ মারা গেছে। এখন অনেক মানুষ বলে মারা যাওয়া বলতে হয় না, আল্লাহ তাআলা বলছেন ওলা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মরা বলতে নিষেধ আছে? আরে ভাই, ওই রকম নিষেধ না যে মারা গেছেন বলা যাবে না, সাহাবী বলেছেন, দেখুন আল্লাহ রাসূল মারা গেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে জেনে রাখুক যে আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। ব্যাস, আমাদের এখানে কি কথা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দ, মাবুদ না, তার কোনো রকমের ইবাদত করা যাবে না, তার কবরকে তওয়াফ করা যাবে না, তার কবরকে সিজদা করা যাবে না, যেমন আমাদের দেশের মুশরিকরা মাজার পূজারীরা করে থাকে। আর আল্লাহ তাআলা তৌহিদ, তৌহিদি সরকার বা তৌহিদি শাসক দিয়ে আল্লাহ তাআলা সেই সব এমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে এই সমস্ত পূজা থেকে দূরে আছে, তার কবর হেফাজত করা হয়েছে। তারপর তিনি দোয়াও করেছিলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দিও না, সবাই এসে পূজা করবে। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন, বড় হেফাজতের সঙ্গে সেই কবর রাখা আছে। ব্যাস, এবারে চলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বললেন তখন এর দাবি কি? বললে তো হবে না, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তার দাবি কি ছিল? যে মাজারে যাওয়া যাবে না, মূর্তি পূজা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আবু জেহেল বুঝলো, বলবো না আমি বলবো না, তেমনি মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আপনাকে তো বুঝতে হবে যে কোথায় যাওয়া হবে কোথায় যাওয়া হবে না, কি বুঝতে হবে। চলুন, নম্বর এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খবর বলেছেন তা বিশ্বাস করতে হবে, নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে। এবার বর্তমানে হাদিস, হাদিস দ্বারা যেটা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হাদিস মানেই হাদিস না, জাল হাদিস, জয়ীফ হাদিস, সেগুলোতে কারণ সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা সন্দেহ, তাই না? কমসে কম সন্দেহ আছে। তখন হাদিস মানেই চোখ বন্ধ করে অনেকে বলে আর মিয়া রাসূলের হাদিস আবার দুর্বল, আবার জাল হয় নাকি? জাল করেছে লোকে, রাসূলের নামে চালিয়ে দিয়েছে, সেগুলো জাল হবে না? তাহলে আমাদেরকে জানতে হবে যে এটা সহি কিনা, সহি প্রমাণিত হলে তাতে যা আছে বিশ্বাস করতে হবে। নম্বর দুই, তিনি যা আদেশ করেছেন তা পালন করতে হবে, শুধু। আর তিনি নম্বর তিন, তিনি যা করতে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আপনি তাকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি যা বলেন মানেন না, তিনি যা নিষেধ করেন তা পালন করেন না, তাহলে কিসের আপনি সাক্ষী দিলেন? নম্বর চার, তার বিধান ছাড়া অন্য মতে আল্লাহর ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইবাদতের যোগ্য নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে যে ইবাদতটা করবেন সেটা কার তরিকায় হতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা। আর যদি না হয় কি হয়ে যাবে? বিদাত হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি হলো যে আপনি স্বীকার করলেন যে তিনি যা বলছেন তা মানতে হবে, তিনি যা নিষেধ করছেন তা মানতে হবে, এবং তিনি যে তরিকায় আমাদেরকে ইবাদত শিখিয়েছেন সেই তরিকায় আল্লাহর ইবাদত সম্পাদন করতে হবে, আর তার প্রতি ভালোবাসা রাখতে হবে, আর তার উপরে দরুদ পড়তে হবে, তাই না? এসব বহু হক দাবি আছে, কিন্তু সংক্ষেপে আমাদের এইটুকু জানানো কর্তব্য ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমরা কি বোঝাতে চাই, আমার আমার কি কর্তব্য দাঁড়িয়ে যায় সেটা আমাদের জানা দরকার। আপনারা জানেন যখন কোনো মহিলা একজন স্বামীকে স্বামী বলে মেনে নেয়, তো যখন কোনো স্বামী তার স্ত্রীকে, এবং স্ত্রীর উপরে ওয়াজিব, স্বামী যা বলবে তাই শুনবে, তাই তো? যা বলবে তাই শুনবে, যদি হারাম করতে বলে তো হারামও শুনবে না, হারাম করতে বললে হারাম শুনবে না স্ত্রী, তাই না? এখন স্ত্রী এলো, স্বামী বলল চলো বিছানাটা পাতো, বলে আমি তো বিছানা পাততে পারবো না, রান্না করো, রান্না করতে পারবো না, আমি এই জন্য বিয়ে করে নিই, মাথাটা টিপে একটু যন্ত্রণা করছে টিপে দেবে, বলে আমি পারবো না, আমি পারবো না, তাহলে বিয়ে করেছে কেন? তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার প্রেম, তুমি আমার প্রাণেশ্বর, তুমি আমার সবকিছু, তুমি আমার সব প্রশংসা এসেছে, কিন্তু যখন বলছে এটা করো সেটা করো বলছে আমি পারবো না। যদি আপনার স্ত্রী এমন হয়, আপনি তাকে স্ত্রী বলে রাখবেন নাকি তাকে তালাক দেবেন, তার মাকে তালাক দেবেন? আমি দেখছি তোমার টেলিফোন বিল থেকে কার সাথে কথা বলো, আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলি, ফ্রেন্ড, আহা না কথা বলো না, শুনলো না, কি আপনি রাখবেন? অমুকের সঙ্গে তুমি নষ্টি বষ্টি করছো, করো না, অমুকের সামনে সঙ্গে তুমি সিনেমা দেখতে যাচ্ছ, যাবে না? ও বলে আমার গরজটা, আমি তোমার স্বামী, হ্যাঁ তোমার স্বামী, আমি তোমাকে সম্মান করি, তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু তোমার কথা মানতে আমি, এগুলো আমার স্বাধীনতা, এটা নারী স্বাধীনতা। আপনি কি বলেন? আপনি যদি পুরুষ হন তো আপনি তাকে রাখবেন নাকি বিদায় দেবেন? বলছে আমি বিয়ে করেছি, হুঁ বলেছি ঠিকই, এখন তো হুঁ বলার দরকার নেই, কিন্তু হুঁ তো আমাদের দেশে বলানো হয় পর্দার আড়াল থেকে, জানি না কে হুঁ বলে, ও বলে না, ওর খালা বলে, আল্লাহ জানে, কিন্তু হুঁ বলানো হয়, আমাদের উকিল পাঠানো হয়নি, হুঁ বলায়, বলে আমি হুঁ বলেছি, হুঁ যখন বলেছ তো হুঁয়ের মানেটা তুমি জানো যে স্বামীর ঘরে এসে কি করতে হবে? সব ওই হুঁয়ের ভিতরেই আছে, স্বামীকে মানতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীর কথা শুনতে হবে, এবং শ্বশুর শাশুড়ির খিদমত করতে হবে, সে ওয়াজেব না জেব সে আলাদা কথা, কিন্তু হুঁয়ের ভিতরেই সব ঢুকে আছে। যখন তুমি একটা পুরুষকে স্বামী বলে মেনে নিলে তখন এসব করতে হবে, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে এরকম কলমা তো নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার মানে হলো যে আপনি এই এই আল্লাহকে একমাত্র মাবুদ বলে মানবেন, আর কোনো মাবুদকে মাবুদ বলে স্বীকার করা যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানবেন, তার তরিকাতেই ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কোন তরিকা এখতিয়ার করা